দ্বিতীয় অধ্যায়। ব্যাংক ও ব্যাংকিং পৃষ্ঠা 19, 2.1, ভূমিকা ইন্ট্রোডাকশন। সভ্য সমাজে অর্থ ছাড়া যেমনই কোনো মানুষের পক্ষে চলা সম্ভব নয়, তেমনি ব্যাংক ছাড়াও অর্থের কার্যকর ব্যবহার, লেনদেন ও নিরাপত্তা বিধান অসম্ভব। শুধুমাত্র শিল্পপতি ও ব্যবসায়ীদেরকেই নয়, সমাজের সব ধরনের মানুষকেই ব্যাংকিং ব্যাংক আর্থিক সহায়তা প্রদান করে। তাই একজন ছাত্রকেও ব্যাংকে হিসাব খুললে লেনদেন করতে দেখা যায়। যেখানেই অর্থ সেখানেই ব্যাংক, বা যেখানে ব্যাংক সেখানে অর্থ। এভাবে অর্থ ও ব্যাংক আজকের সমাজে যেন সমার্থক হয়ে পড়েছে। ব্যাংক পরের ধনে পোদ্দাই করে, এই আপ্তবাক্য সব সমাজে প্রচলিত। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের অর্থ জমা, হিসাবে সংগ্রহ করা ব্যাংকের প্রধান কাজ। যে ব্যাংক যত বেশি আমানত সংগ্রহ করতে পারে তার পক্ষেই তত বেশি সফলতা অর্জন সম্ভব বলে মনে করা হয়। অন্যদিকে ঋণ প্রদান ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এই ঋণ যথাযথ খাতে এবং যোগ্য ও সৎ লোকদেরকে প্রদান ও যথাসময়ে সংগ্রহ করতে পারাও ব্যাংকের সাফল্যের অন্যতম নিয়ামক। কম সুদে বা লাভে আমানত সংগ্রহ ও বেশি সুদে বা লাভে তা ঋণদানের মধ্যবর্তী পার্থক্যই হলো ব্যাংকের আয়ের প্রধান উৎস। প্যারা 20, আজকের দিনে ব্যাংক হলো একটি গুরুত্বপূর্ণ সেবা ধর্মী প্রতিষ্ঠান। তাই কোন ব্যাংক কতটা সেবা প্রদান করতে পারছে তার উপরে ব্যাংকের সাফল্য নির্ভরশীল। ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ, কর্মীদের ব্যবহার, বাসস্থানের দক্ষতা, কম সময়ে কার্য সম্পাদন, দ্রুত ঋণ মঞ্জুর, বিভিন্নমুখী সেবা প্রদান, এ নিয়ে কাজ ও প্রতিযোগিতা চলছে সর্বত্রই। আমাদের মতো দেশে সব বেসরকারি ব্যাংকগুলো এক্ষেত্রে কীভাবে প্রতিযোগিতা করছে তা একটু খোঁজ খবর নিলেই চোখে পড়ে। প্যারা: আমানত সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবসায়ের উৎপত্তি ঘটলেও বর্তমান কালে এর কার্যক্রমে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মানুষের আর্থিক কর্মকাণ্ডের প্রতি গতি প্রকৃতিতে পরিবর্তন সাধিত হওয়ায় জনগণের প্রয়োজন পূরণে ব্যাংক ব্যবস্থাতেও পরিবর্তন সাধিত হচ্ছে। আমানত সংগ্রহ ও ঋণদানের সাথে মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো জড়িত থাকলেও বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, বিনিময় ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মার্চেন্ট ব্যাংক, বিনিময় ব্যাংক, শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক ইত্যাদি বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক গড়ে ওঠায়। ব্যাংকের গতি প্রকৃতিতেও পরিবর্তন এসে আসছে। তাই ব্যাংক ব্যবস্থার ক্রম বিবর্তনের ধারায় ব্যাংকের বৈশিষ্ট্য, কার্যক্রম, মূলনীতি সহ ব্যাংকের কার্যক্রমে এবং মক্কেল গ্রাহক সম্পর্কে ভবিষ্যতে আরো ব্যাপক পরিবর্তন আসবে তা নির্দ্বিধায় বলা যায়। ২.২ ব্যাংক কি? হোয়াট ইজ ব্যাংক? সাধারণত কোনো ব্যক্তি বা ফার্ম বা কোম্পানি যদি ঋণ অর্থ ও ঋণের ব্যবসায় করে তাকে ব্যাংক বলে। এক শ্রেণীর লোকের কাছ থেকে আমানত সংগ্রহ করে আর এক শ্রেণীর লোকের কাছে ধার দেওয়ার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান অনেক আগে থেকে ব্যাংক নামে অভিহিত। অবশ্য বর্তমান কালে বিভিন্ন বিশেষায়িত কর্মকাণ্ডে নানান ধরনের ব্যাংক কর্মরত রয়েছে। শুধুমাত্র পূর্বতন কাজ বা বৈশিষ্ট্যের মধ্যে ব্যাংকে ব্যবসায়ীকে গণ্ডিবদ্ধ করার সুযোগ নেই। প্যারা: বাংলাদেশে বহাল 1991 সালে ব্যাংক ও কোম্পানি অধ্যাদেশের 5-এর 3 ধারায় বলা হয়েছে যে ব্যাংক ব্যবসায় হলো অর্থ ঋণদান বা বিনিয়োগের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে এমনভাবে আমানত সংগ্রহ করা যার অর্থ চাহিদা মাত্র, বা অন্য কোনোভাবে চেক, ড্রাফট, আদেশ বা অন্য কোনো পদ্ধতিতে পরিশোধযোগ্য। প্যারা: নোটস লেখকদ্বয় বলেছেন, যে অর্থনৈতিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান, নোট ও চেক প্রচলন, সুদ গ্রহণ ও প্রদান ইত্যাদি আর্থিক কার্য সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জন করে তাকেই ব্যাংক বলে। ব্র্যাকেট: দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উইচ আর্ন প্রফিট থ্রু অ্যাকসেপ্টেন্স অব ডিপোজিট, এক্সটেন্ডিং ক্রেডিট, ইস্যুইং নোটস অ্যান্ড চেকস, রিসিভিং অ্যান্ড পেইং ইন্টারেস্ট ইজ কল্ড ব্যাংক। ব্যাকলজ: পরিশেষে বলা যায়, ব্যাংক এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যার প্রধান কাজ হলো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে আমানত সংগ্রহ, ঋণদান এবং গ্রাহকদের জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করা। এর বাইরে ব্যাংক তার প্রকৃতি অনুযায়ী মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকিং কার্যাদি সম্পাদন করে। 2.3 ব্যাংকের সংজ্ঞা, ডেফিনেশন অফ ব্যাংক। বাংলায় বহুল প্রচলিত ব্যাংক একটি ইংরেজি শব্দ, এর আবেদনিক অর্থ হল ক্ষেতের আইল, নদী, হ্রদ বা জলাশয়, লম্বা টুল বা ব্যাংক, কোনো কিছুর স্তূপ, ধর্মান্ডার ইত্যাদি। অধিকাংশের মতে ইতালি ব্যাংক ও বাংকাস প্রভৃতি শব্দ থেকে ব্যাংকের ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি, যার অর্থ লম্বা টুল বা ব্যাংক। এতে বসে ইহুদি ব্যবসায়ীরা অর্থের ব্যবসায় করত, বিধায় সেখানে একে ব্যাংক বা ব্যাংকাস বলা হতো। পরবর্তীতে ইংরেজিতে উদ্ভূত এই ব্যাংক শব্দটি অর্থ ও ঋণের ব্যবসায়ীদেরকে বুঝাতে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান কালে সব দেশে ব্যাংক শব্দটি একটি অর্থনৈতিক পরিভাষা হিসেবে রূপ লাভ করেছে। এর দ্বারা এমন কোনো আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার কাজ হলো অর্থ জমা রাখা, ঋণ দেওয়া ও অর্থ সংক্রান্ত বিভিন্ন কাজে লিপ্ত থেকে ব্যবসায় পরিচালনা করা। ব্যাপক অর্থে ব্যাংক হলো এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা আমানত গ্রহণ, ঋণদান, ঋণ ও অর্থ সৃষ্টি এবং বিভিন্ন ধরনের আর্থিক কার্যাবলী সম্পাদন করে। তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংককে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, তার কতিপয় নিম্নে তুলে ধরা হলো। 1. প্রফেসর কেয়ান ক্রসের মতে ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যার ধার ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক ইজ এ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি, এ ডিলার ইন লোনস অ্যান্ড ডেটস। 2. প্রফেসর চেম্বার্স এর মতে ব্যাংক হলো একটি কার্যালয় বা প্রতিষ্ঠান যার কাজ হলো অর্থ গ্রহণ ও রক্ষণ, ঋণদান এবং বিনিময় ইত্যাদি। এ ব্যাংক ইজ অ্যান অফিস অর ইনস্টিটিউশন ফর দ্য কিপিং, লেন্ডিং অ্যান্ড এক্সচেঞ্জিং এটসেট্রা অফ মানি। 3. প্রখ্যাত ইংরেজি ইম্পেরিয়াল ডিকশনারিতে বলা হয়েছে ব্যাংক হলো এমন এক সংস্থা যা অর্থ নিয়ে ব্যবসায় করে, এ সংস্থা আমানত হিসেবে অর্থ গ্রহণ করে, তার তত্ত্বাবধান ও প্রচলনের ব্যবস্থা করে এবং ঋণদান, বিল বাট্টা করানো, এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণের সুবিধা প্রদান করে। এ ব্যাংক ইজ অ্যান এস্টাব্লিশমেন্ট উইচ ট্রেডস ইন মানি অ্যান্ড এস্টাব্লিশমেন্ট ফর ডিপোজিট, কাস্টাডি অ্যান্ড ইস্যু অফ মানি অ্যান্ড অলসো ফর গ্রান্টিং লোনস, ডিসকাউন্টিং বিলস অ্যান্ড ফেসিলিটেটিং ট্রান্সমিশন অফ রেমিটেন্সেস ফ্রম অ্যান্ড ওয়ান প্লেস টু অ্যানাদার। উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে ব্যাংকের নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলী লক্ষ্য করা যায়। 1. ব্যাংক একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। 2. যা আমানত হিসাবে অর্থ সংগ্রহ ও তার নিরাপদ সংরক্ষণের ব্যবস্থা করে। 3. বিভিন্নভাবে ঋণ দেয় ও ঋণের হাতিয়ার দলিল সৃষ্টি করে। 4. আমানতকারীদের জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে এবং 5. বিল বাট্টাকরণ ও অর্থ স্থানান্তর সহ বিভিন্ন আর্থিক কাজ সম্পাদন করে। প্যারা পরিশেষে বলা যায় যে সকল আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান তাদের স্বাভাবিক ব্যবসায়িক কার্য হিসেবে বিভিন্ন আমানতি হিসাবের মাধ্যমে অর্থ জমা রাখে, ঋণ দেয় বা বিনিয়োগ করে, অর্থের লেনদেন ও সেই সাথে বিল ও বন্ড ভাঙ্গানোর সুযোগ প্রদান করে এবং সেই সাথে নোট, চেক, ট্রাস্ট পে অর্ডার, প্রত্যয়নপত্র, এককালীন চেক ইত্যাদি ইস্যু ও তার মর্যাদা প্রদান করে, তাদেরকে ব্যাংক বলে। এরা 2.4 ব্যাংকের প্রতিভা জনপ্রিয় সংজ্ঞা, সাম ইম্পর্টেন্ট ডিফিনিশন অফ ব্যাংক। 1. পপুলার শব্দটি ইউজ করে না, পপুলার ইম্পর্টেন্ট করে। 1. জে সি উড এর মতে ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায়ী। ব্যাংক ইজ দ্য ট্রেডার অফ মানি অ্যান্ড লোন, JCOT WWD। 2. এসএল হার্ট এর মতে যে প্রতিষ্ঠান ব্যবসায় কালে যাদের কাছ থেকে ও যাদের জন্য চলতি হিসাবে টাকা গ্রহণ করে তাদের চেক স্বীকার করে নেয়, তাদের ব্যাংক বলে, তাকে ব্যাংক বলে। দি ইনস্টিটিউশন উইচ অ্যাকসেপ্টস দ্য চেকস অফ দ্য পার্সনস ফ্রম হোম ইট কালেক্টেড মানি ইন কারেন্ট অ্যাকাউন্টস ইজ কল্ড ব্যাংক। এসএল হার্ট, এসইআর। অধ্যাপক সেয়ার্স বলেন, ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার ঋণ সংশ্লিষ্ট অন্য সকলের পারস্পরিক ঋণ নিষ্পত্তির জন্য সাধারণভাবে ব্যবহৃত হয়। ব্যাংক আর দি ইনস্টিটিউশনস হুজ ডেটস আর কমনলি অ্যাকসেপ্টেড ইন সেটেলমেন্ট অফ দি আদার পিপলস ডেট শেয়ার SAYERS। 4. জন হ্যারি বলেছেন, ব্যাংক হলো এমন একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য হলো অর্থ ও ঋণের দলিল বিনিময়ের মাধ্যমে মুনাফা অর্জন করা। দ্য ব্যাংক ইজ অ্যান ইকোনমিক ইনস্টিটিউশন হুজ মেইন এইম ইজ টু আর্ন প্রফিট থ্রু এক্সচেঞ্জ অফ মানি অ্যান্ড ক্রেডিট ইনস্ট্রুমেন্টস। জন হ্যারি SAYERY। 5. আরপি ক্যান্ট এর মতে, ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার মৌলিক উদ্দেশ্য হল অব্যবহৃত উদ্বৃত্ত অর্থ সংগ্রহ করা এবং অপরকে তা ঋণ হিসেবে প্রদান করা। এই ব্যাংক ইজ অ্যান ইনস্টিটিউশন দ্য প্রিন্সিপাল ফাংশন অব উইচ ইজ টু কালেক্ট দি আনইউটিলাইজড মানি অফ দ্য পিপল অ্যান্ড টু লেন্ড ইট টু আদার্স। অ্যাপ্লিক্যান্ট KENT কেন্ট। 6. কোলবার্ন বলেছেন, ব্যাংক হলো এমন কতকগুলো প্রতিষ্ঠান যা অর্থের নিরাপদ সংরক্ষণ, ঋণ মঞ্জুর এবং ঋণ হস্তান্তরের কাজে নিয়োজিত থাকে। ব্যাংক আর এ ভ্যারাইটি অফ ফার্ম ফর দ্য সেফ কিপিং অফ মানি অ্যান্ড ফর দ্য গ্রান্টিং অ্যান্ড ট্রান্সফার অফ ক্রেডিট। কোলবার্ন KCOULBORN একসাথে। অধ্যাপক হার্ডি এর মতে, ব্যাংক হলো এমন একজন ব্যক্তি প্রতিষ্ঠান অথবা কোম্পানি যা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো অর্থের ব্যবসায় করে। এ ব্যাংক মে বি এ পার্সন অর এ ফার্ম অর এ কোম্পানি হু ডিলস উইথ মানি লাইক আদার বিজনেস অর্গানাইজেশন। প্রফেসর টি আর হার্ডি SARDY। 8. বারবারি ব্ল্যাক বলেছেন, ব্যাংক একটি খাঁটি আর্থিক ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান যা একদল লোকের কাছ থেকে টাকা আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং উক্ত টাকা থেকে অন্যকে ধার দেয়। ব্যাংক ইজ এ রিয়েল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উইচ এ রিসিভ ডিপোজিট ফ্রম এ গ্রুপ অফ পিপল অ্যান্ড লেন্ড ইট টু আদার গ্রুপ অফ পিপল। বারবারি ব্লক BLOCK BARSS BARI বারবারি ব্লক। 9. আমেরিকান ইনস্টিটিউট অফ ব্যাংকিং এ তার প্রদত্ত সংজ্ঞা বলেছেন, একটি ব্যাংক অবশ্য কীভাবে বিতরণমূলক সেবা কার্য সম্পাদন এবং ঋণ গ্রহীত ও ঋণদাতার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে থাকে। ব্যাপক অর্থে ব্যাংকে একটি জটিল আর্থিক পরিকাঠামোর প্রাণকেন্দ্র বলা যেতে পারে। এ ব্যাংক পারফরমেন্স অ্যান্ড এসেনশিয়ালি ডিস্ট্রিবিউটিভ টাস্ক সার্ভিস অর অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি বিটুইন বরোয়ার্স অ্যান্ড লেন্ডার্স। In a sense, however, a bank can be considered the heart of a complex financial structure. 10. Dictionary of Banking and Finance এ বলা হয়েছে, ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা প্রাদেশিক বা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিবন্ধিত এবং যা প্রথম নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। 1. চলতি আমানত গ্রহণ ও ব্যাংকের মাধ্যমে স্টক মার্কেটকে তার উত্তোলন সুবিধা প্রদান করে। 2. মেয়াদী আমানত গ্রহণ ও তার উপর সুদ প্রদান করে। 3. নোট বাট্টাকরণ, ঋণ প্রদান এবং সরকারি ও অন্যান্য ঋণপত্র বিনিয়োগ করে। 4. চেক, ড্রাফট ও নোট ইত্যাদি সংগ্রহ করে। 5. ড্রাফট ও ক্যাশিয়ারের চেক ইস্যু করে। 6. আমানতকারী চেক প্রত্যাহার করে এবং 7. সরকারের অনুমোদন সাপেক্ষে গচ্ছিত সম্পত্তির ওসি হিসেবে কাজ করে। 19. ব্যাংক ইজ অ্যান অর্গানাইজেশন চার্টার্ড বাই দ্য স্টেট অর ফেডারেল গভর্নমেন্ট। প্রিন্সিপাল ফাংশনস অব হুইচ আর 1. টু রিসিভ ডিমান্ড ডিপোজিটস অ্যান্ড ইপে কাস্টমার্স চেক ড্রন against them. 2. To receive time deposits and pay interest thereon. 3. To discount notes, make loans and invest in government or other securities. 4. To collect checks, drafts, notes, etc. 5. To issue drafts and cashier's checks. 6. To certify depositors' checks. And 7. When authorized by a chartering government, it may act in a fiduciary capacity. FIDUCIARY. First, banking key. What is banking? সাধারণত ব্যাংকের সকল কাজকে ব্যাংকিং বলে। ব্যাপক অর্থে জনসাধারণের কাছ থেকে চলতি সঞ্চয় মেয়াদি হিসাবে অর্থ গ্রহণ, চেক গ্রহণ, পরিশোধ, ঋণ প্রদান, বিলের বাট্টাকরণ, ম্যাকসাদ, এক স্থান থেকে অন্য স্থানে গ্রাহকদের অর্থ স্থানান্তরে সাহায্যকরণ প্রভৃতি কাজকে সমষ্টিগতভাবে ব্যাংকিং বলা হয়। সহজ কথায় ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের একটি সমন্বিত রূপ। নিম্নে ব্যাংকিং সম্পর্কে কয়েকটি সংজ্ঞাবদ্ধ হল। এক, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে একজন ব্যাংকারের ব্যবসায় এবং ব্যাংক ব্যবসায়ের ব্যবস্থাপনাতে ব্যাংকিং বলে। ব্যাংকিং ইজ দ্য বিজনেস অফ এ ব্যাংকার, দ্য কিপিং অর ম্যানেজমেন্ট অফ এ ব্যাংক। ১৯৪৯ সালের ভারতীয় ব্যাংকিং আইনের 5-1 ধারায় বলা হয়েছে ব্যাংকিং হলো ঋণ মঞ্জুর বা অর্থ বিনিয়োগ করা, জনগণের অর্থ জমা হিসেবে সংগ্রহ করা, চাহিদা মাত্র বা অন্য কোনো অবস্থায় তা উত্তোলনের সুযোগ প্রদান করা। ব্যাংকিং মিন্স দি অ্যাকসেপ্টিং ফর দ্য পারপাজ অব লেন্ডিং অর ইনভেস্টমেন্ট অব ডিপোজিটস অর মানি ফ্রম দ্য পাবলিক রিপেবল অন ডিমান্ড অর আদারওয়াইজ অ্যান্ড উইথড্রয়েবল withdrawable by check, draft, order or otherwise. 3. অস্ট্রেলীয় বিশ্বকোষ, অস্ট্রেলিয়ান এনসাইক্লোপিডিয়া এ বলা হয়েছে সাধারণত স্বল্প ব্যয় ও শ্রমে মক্কেলের আমানত হিসাব ব্যবস্থাপনা, নগদে অথবা কোনো বিনিময় মূল্যের মাধ্যমে আমানতকারীদের চেকের অর্থ পরিশোধ, মক্কেলের পক্ষে ঋণের দলিলপত্র দিয়ে সংগ্রহ, বাট্টা বা অগ্রিমের মাধ্যমে ঋণের সংস্থান এবং এই সকল কাজে প্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও লেনদেনকে ব্যাংকিং বলে। অস্ট্রেলীয় বিশ্বকোষ, অস্ট্রেলিয়ান এনসাইক্লোপিডিয়া এ বলা হয়েছে সাধারণত স্বল্প ব্যয় ও শ্রমে মক্কেলের আমানত হিসাব ব্যবস্থাপনা, নগদে অথবা কোনো বিনিময় মূল্যের মাধ্যমে আমানতকারীদের চেকের অর্থ পরিশোধ, মক্কেলের পক্ষে ঋণের দলিলপত্রাদি সংগ্রহ, বাট্টা বা অগ্রিমের মাধ্যমে ঋণের সংস্থান এবং এ সকল কাজে প্রয়োজনীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ও লেনদেনকে ব্যাংকিং বলে। পরিশেষে বলা যায় আমানত গ্রহণ, ঋণ প্রদান, চেক পরিশোধ, বিল বাট্টাকরণ, মক্কেলের পক্ষ থেকে তার চেক, বিল, ড্রাফট ইত্যাদির মূল্য সংগ্রহকরণ, অর্থ স্থানান্তর, ঋণ ও বিনিময়ের মাধ্যম সৃষ্টি, মক্কেলদের মূল্যবান দ্রব্যাদি ও দলিলপত্র সংরক্ষণ, মক্কেলের পক্ষ থেকে বিলে স্বীকৃতি প্রদান, অর্থ বা তহবিল বিনিয়োগ প্রভৃতি ব্যাংকের সকল কাজকে একত্রে ব্যাংকিং বলা হয়। প্রতিষ্ঠান ব্যাংকিং ব্যবসায় প্রত্যক্ষ ভাবে জড়িত থাকেন তাকে ব্যাংকার বলা যায়। কোন ব্যাংকের মালিক, স্বত্বাধিকারী বা উদ্যোক্তা যেমনি একজন ব্যাংকার, তেমনি ব্যাংকের একজন ব্যবস্থাপক বা কর্মীও একজন ব্যাংকার, কারণ এরূপ কর্মী মালিক বা ব্যাংকের পক্ষে মক্কেলদের সাথে ব্যাংকিং কার্যটি সম্পাদন করেন। নিম্নে ব্যাংকার সম্পর্কে প্রদত্ত কয়েকটি সংজ্ঞা আরো উল্লেখ করা হলো। এক, 1881 সালের ব্রিটিশ স্ট্যাম্প আইনে বলা হয়েছে ব্যাংক ব্যবসায় লিপ্ত যে কোনো ব্যক্তি ব্যাংকার, এনি পার্সন কেইম অন দ্য বিজনেস অফ ব্যাংকিং ইজ এ ব্যাংকার। দুই, 1882 সালের ব্রিটিশ বিনিময় বিল আইনের 2 নং ধারা অনুযায়ী ব্যাংকার বলতে ব্যাংকে ব্যবসায় লিপ্ত যে কোনো সংগঠনকে বোঝায়, তা রেজিস্ট্রিভুক্ত হোক বা না হোক। ব্যাংকার ইনক্লুডস এ বডি অফ পার্সনস ওয়েদার ইনকর্পোরেটেড অর নট হু ক্যারি অন এ বিজনেস অফ ব্যাংকিং। থ্রি, ডক্টর এইচ এল হার্ট এর মতে, ব্যাংকে যিনি অন্য লোকের অর্থ চলতি হিসাবে জমা রাখেন এবং জমাকারী নির্দেশনা অনুযায়ী চেকে নির্দেশিত টাকা পরিশোধ করেন, তিনি ব্যাংকার। চার, অধ্যাপক জি ক্লাউথ হার এর অনুসারে নিজের ও অন্যদের জন্য ঋণের ব্যবসায় নিয়োজিত থাকে এমন ব্যক্তিকে ব্যাংকার বলা হয়। এ ব্যাংকার ইজ ডিলার ইন ডেটস হিজ ওন অ্যান্ড আদার পিপল। উপরোক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা মালিক বা প্রতিষ্ঠানের পক্ষে ব্যাংক পরিচালনার দায়িত্বে কর্মরত ব্যক্তিদের নাম ব্যাংকার নামে অভিহিত করা হয়। সারা বিশ্ব জুড়েই ব্যাংক মূলত কোম্পানি সংগঠন হিসেবে পরিচালিত হচ্ছে, তাই কোম্পানি পরিচালনার দায়িত্বে নিয়োজিত এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক সহ সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মীদেরকে ব্যাংকার নামে অভিহিত করা হয়। ব্যাংক ও ব্যাংকিং এর মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ব্যাংক এন্ড ব্যাংকিং। ব্যাংক সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রফেসর ক্রাউথার বলেছেন, ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান বা সংগঠন যা প্রকৃতপক্ষে ব্যাংকিং ব্যবসায়ের সাথে জড়িত। এ ব্যাংকিং যে ফার্ম অর ইনস্টিটিউশন ডুইং এ বোনাফাইড এ ব্যাংকিং বিজনেস। টিকা দুই, টিকা দুই বলছে, জিওফ্রে গ্রোথ আর অ্যান আউটলাইন অফ মানি রিপ্রিন্ট পেজটা 77। এ সংজ্ঞা থেকেই বোঝা যায় যে ব্যাংক এবং ব্যাংকিং ওতপ্রোতভাবে জড়িত, তথাপি এদের মধ্যে যে সকল পার্থক্য পরিদৃষ্ট হয় তা নিম্নে আলোচিত হলো। এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলটাতে তিনটা বাক্য আছে। প্রথমটা হলো পার্থক্যের বিষয়, দ্বিতীয়টা হলো ব্যাংক, তৃতীয়টা ব্যাংকিং। পার্থক্যের বিষয়, 1 নম্বর, প্রকৃতি। ব্যাংক ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যাংকিং ব্যাংকিং হলো ব্যাংকের সামগ্রিক কর্মকাণ্ডের একটি সমন্বিত রূপ। পার্থক্যের বিষয় দুই, সংজ্ঞা। ব্যাংক যে প্রতিষ্ঠান জনগণের নিকট হতে আমানত সংগ্রহ, ঋণদান ও বিভিন্ন আর্থিক কার্যাদি সম্পাদন করে তাকে ব্যাংক বলে। ব্যাংকিং ব্যাংক তার ব্যবসায়িক প্রয়োজনে যে সকল কাজকর্ম সম্পাদন করে তাকে ব্যাংকিং বলা হয়ে থাকে। পার্থক্যের বিষয় তিন, আইনগত সত্তা। ব্যাংক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের একটি আইনগত সত্তা আছে। ব্যাংকিং ব্যাংকিং হলো ব্যাংকের কাজ, তাই এর কোনো আইনগত সত্তা নেই। পার্থক্যের বিষয় চার, কার্য পরিচালনা। ব্যাংক দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক গঠিত ও পরিচালিত হয়। ব্যাংকিং ব্যাংক কোম্পানি অধ্যাদেশের আওতায় সহ সহ ব্যাংক সৃষ্ট নিয়ম অনুযায়ী ব্যাংকিং কার্য পরিচালিত হয়। পার্থক্যের বিষয় পাঁচ, দায়। ব্যাংকের কাজের সফলতা ও ব্যর্থতার দায়ভার প্রকৃতপক্ষে এর মালিক ব্যাংকারদের বহন করতে হয়। ব্যাংকিং ব্যাংকিং কার্যাবলীর সাফল্য ও ব্যর্থতার জন্য ব্যাংক পরিচালনায় নিযুক্ত ব্যবস্থাপক ও কর্মী ব্যাংকারগণ মালিক পক্ষের নিকট দায়বদ্ধ হয়। পার্থক্যের বিষয় ছয়, সাফল্য। ব্যাংকের সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকিং এর উপর। ব্যাংকিং ব্যাংকিং এর সাফল্য নির্ভর করে দক্ষ ব্যাংকারের উপর। এবং 7 নম্বর, পার্থক্যের বিষয় হলো উৎপত্তি। ব্যাংক মালিক বা উদ্যোক্তা ব্যাংকারগণ ব্যাংকের জন্মদাতা, অর্থাৎ ব্যাংক তাদের উদ্যোগ ও প্রচেষ্টার ফল। ব্যাংকিং ব্যাংকিং এর উৎপত্তি বা উৎস হলো পরিচালনা বা ব্যবস্থাপনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যাংকারগণ। প্যারা পরিশেষে আমরা প্রফেসর চেম্বার্স চেম্বার্স CHAMBER চেম্বার্স এর মত অনুযায়ী বলতে পারি যে, এ ব্যাংক ইজ অ্যান অফিস অর ইনস্টিটিউশন ফর দ্য কিপিং লেন্ডিং অ্যান্ড এক্সচেঞ্জিং এটসেট্রা অফ মানি। অর্থাৎ ব্যাংক হলো একটি অফিস বা প্রতিষ্ঠান যেখানে অর্থ সংরক্ষণ, ঋণদান, বিনিময় ইত্যাদি কার্য ব্যাংকিং সম্পাদিত হয়। তাই ব্যাংক ও ব্যাংকিং কার্য তো এক ও অভিন্ন সূত্রে সম্পর্কযুক্ত। নিম্নে রেখাচিত্রের সাহায্যে বিষয়টি তুলে ধরা হলো। একটি রেখা দেখানো হয়েছে যেখানে ব্যাংক ব্যাংক থেকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে প্রতিষ্ঠানের দিকে, এবং প্রতিষ্ঠান থেকে অ্যারো চিহ্ন দেখা হচ্ছে সম্পাদিত কার্যাবলী, এবং সম্পাদিত কার্যাবলী থেকে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ব্যাংকিং। 2.8, ব্যাংকের বৈশিষ্ট্য, ফিচার্স অফ ব্যাংক। ব্যাংক হলো অর্থ ও ঋণের ব্যবসায়। বিশ্বজুড়ে আজ ব্যাংক এমন এক ধরনের স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান, যার ফলে সহজেই একে অন্য ব্যবসায় হতে আলাদা করা যায়। আধুনিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যসমূহ নিম্নে গণিত হলো: এক, সাংগঠনিক বৈশিষ্ট্য অর্গানাইজেশনাল ফিচার্স। ব্যাংকিং প্রতিষ্ঠানের এক মালিকানা অংশীদারি কোম্পানি বা সরকারি মালিকানাধীন যে কোনো ধরনের সংগঠন হতে পারে। আমাদের দেশে সরকারি ব্যাংক বাদ দিলে অন্যান্য সকল ব্যাংক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দুই, কৃত্রিম সত্তা আর্টিফিশিয়াল এন্টিটি। কোম্পানি সংগঠন হিসেবে ব্যাংক প্রতিষ্ঠিত হলে তার পৃথক আইনগত সত্তা বিদ্যমান থাকে। পক্ষান্তরে এক মালিকানা বা অংশীদারি ব্যবসায় হিসেবে ব্যাংক প্রতিষ্ঠা করা হলে তাকে দেশের প্রচলিত ব্যাংক আইন দ্বারা অনুমোদিত হতে হয়। তিন, আর্থিক সচ্ছলতা সলভেন্সি। ব্যাংকের আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তার আর্থিক সচ্ছলতা। আর্থিক দিক থেকে উপযুক্ত সচ্ছলতা অর্জন করতে না পারলে অন্য কোনো ব্যবসায় পরিচালনা সম্ভব হলেও ব্যাংক ব্যবসায় পরিচালনা সম্ভব হয় না। চার, নিরাপত্তা সেফটি। সারা বিশ্বে ব্যাংক নিরাপত্তার প্রতীক হিসেবে গণ্য হয়। ব্যাংক এমন স্থানে অবস্থিত হবে এবং এমনভাবে পরিচালিত হবে যাতে তা মক্কেলদের আমানত ও সেই সাথে নিজের সম্পদ নিরাপদে সংরক্ষণ করতে সক্ষম হয়। পাঁচ, বিশ্বস্ততা কনফিডেন্স। বিশ্বজুড়ে ব্যাংক বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য হয়, তাই সততা ও বিশ্বস্ততা ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। কারণ ব্যাংক সৎ ও বিশ্বস্ত না হলে তার উপর জনগণের আস্থা থাকে না। ছয়, অর্থ ও ঋণের ব্যবসায় ডিলার অব মানি অ্যান্ড ক্রেডিট। ব্যাংক অর্থ ও ঋণের ব্যবসায় রত থাকে বলে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষণীয়। অধ্যাপক কিয়ান ক্রস তাই বলেছেন, ব্যাংক হলো আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান, ধার ও ঋণের ব্যবসায়ী। সাত, আমানত গ্রহণ ও ফেরত দান কালেকশন অফ ডিপোজিট অ্যান্ড অপরচুনিটি অফ উইথড্রল। ব্যাংকে জনগণের কাছ থেকে টাকা পয়সা আমানত হিসেবে গ্রহণ করে এবং আমানতকারীদের দাবি মোতাবেক তা ফেরত দেয়। অবশ্য বিশেষ কিছু ব্যাংকের ক্ষেত্রে এরূপ কাজ মুখ্য বিবেচিত হয় না। আট, ঋণ প্রদান লোন পেমেন্ট। ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ব্যবসায়ী বা অন্যদের ঋণ হিসেবে প্রদান করে, তাই ঋণ দান করাও ব্যাংকের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এজন্য ব্যাংকে ধার ও ঋণের ব্যবসায়ী বলা হয়ে থাকে। নয়, মূলধন গঠন ক্যাপিটাল ফরমেশন। ব্যাংকে সকল দেশে মূলধন বাজারের অন্যতম সদস্য হিসেবে মূলধন গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা একে পৃথক বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অধিক অর্থ সংগ্রহ করে ব্যাংক তাকে মূলধনে পরিণত করে। দশ, মক্কেলদের প্রতিনিধিত্ব এজেন্ট অফ ক্লায়েন্ট। ব্যাংক মক্কেলদের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে চেক, বিনিময়, বিল, ড্রাফট ইত্যাদি সংগ্রহ করে এবং মক্কেল কর্তৃক আদিষ্ট হলে অন্যের পাওনা পরিশোধ করে। তাই প্রতিনিধিত্ব করা ব্যাংকের আরেকটি বৈশিষ্ট্য। এগারো, সেবা প্রদান প্রোভাইডিং সার্ভিস। অর্থের লেনদেন ছাড়াও ব্যাংক মক্কেলদেরকে বিভিন্ন প্রকার সেবা প্রদান করে থাকে। এরূপ সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সুনাম যেমনি বৃদ্ধি পায় তেমনি ব্যাংক এর বিনিময়ে সার্ভিস চার্জও পেয়ে থাকে। বারো, গোপনীয়তা রক্ষা মেইনটেন্যান্স অফ সিক্রেসি। ব্যাংক শুধুমাত্র নিরাপত্তার প্রতীকই নয়, সারা বিশ্ব জুড়ে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক বলেও বিবেচিত হয়। মক্কেলের হিসাবের গোপনীয়তা রক্ষার জন্য তার সর্বাধিক ব্যবস্থা গ্রহণ করে। সুইস ব্যাংকগুলোর বিশ্বজোড়া সুনাম এক্ষেত্রে লক্ষণীয়। দুই দশমিক নয়, ব্যাংকের উদ্দেশ্যাবলী অবজেক্টিভস অফ ব্যাংক। হবে ব্যাংক, ব্যাংক হলো একটি আর্থিক প্রতিষ্ঠান, আর এরূপ প্রতিষ্ঠান হিসেবে মুনাফা অর্জনের প্রয়াস প্রচেষ্টার বাইরেও আধুনিক ব্যাংকগুলো জাতীয় স্বার্থে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য অর্জনের তৎপর থাকে। নিম্নে প্রাতিষ্ঠানিক ও অর্থ সামাজিক উভয় দৃষ্টিকোণ থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলী তুলে ধরা হলো। ক, প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলী অর্গানাইজেশনাল অবজেক্টিভস। এক, মুনাফা অর্জন মেকিং প্রফিট। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো স্বল্প সুদে বা স্বল্প লাভে জনগণের অর্থ আমানত রাখা এবং এ অর্থ অধিক সুদে বা লাভে ঋণ দিয়ে বা বিনিয়োগ করে মুনাফা অর্জন করা। দুই, সেবা প্রদান ও সম্পর্ক উন্নয়ন। প্রোভাইডিং সার্ভিস অ্যান্ড ইম্প্রুভিং রিলেশনস। প্রতিটি ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো ব্যাংকে এদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে, সম্পর্কের উন্নয়ন এবং তার ভিত্তিতে আর্থিক লেনদেনের প্রবৃদ্ধি ঘটানো। তিন, মুদ্রার সঞ্চালন বৃদ্ধি, ইনক্রিজিং ফ্লো অফ মানি। ব্যাংক প্রচলিত নোট ও মুদ্রার বিপরীতে বিভিন্ন দলিল, যেমন চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক ইত্যাদি প্রচলন করে প্রকৃত মুদ্রার সঞ্চালন চেষ্টা করে। এতে নগদ লেনদেনের ঝামেলা এড়িয়ে ব্যাংকের ব্যবসায়কে অধিক জনপ্রিয় করা সম্ভব হয়। চার, অধিক জমা আমানত সংগ্রহ ও ঋণদান, কালেক্টিং মোর ডিপোজিট অ্যান্ড মানি লেন্ডিং। কেন্দ্রীয় ব্যাংক বাদ দিলে অন্যান্য সকল ব্যাংকের এই কম বেশি উদ্দেশ্য হলো অধিক পরিমাণে আমানত সংগ্রহ ও ঋণ করা। যেই ব্যাংক যত বেশি আমানত সংগ্রহ করতে পারে এবং উৎকৃষ্ট খাতে ঋণদান ও ঋণ আদায় করতে পারে, সেই ব্যাংকই তত সফল বিবেচিত হয়। খ, আর্থসামাজিক উদ্দেশ্যাবলী, সোশিও ইকোনমিক অবজেক্টিভ। এক, সঞ্চয় সৃষ্টি ও মূলধন গঠন, ক্রিয়েটিং সেভিংস অ্যান্ড ফর্মেশন অফ ক্যাপিটাল। ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো জনগণকে সঞ্চয় সৃষ্টিতে উদ্বুদ্ধ করা এবং সেই সঞ্চয়কে ব্যাংক পর্যন্ত টেনে এনে জাতীয় স্বার্থে মূলধন গঠন করা। এই জন্য ব্যাংকে সঞ্চিত অর্থের উপর প্রতিযোগিতামূলক হারে সুদ প্রদানের চেষ্টা করে। দুই, জনগণের সঞ্চয়ের নিরাপত্তা বিধান, এনশিওরিং সেফটি টু পিপল সেভিংস। ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান দ্রব্য বা দলিল পত্রাদি আমানত রেখে সে সবে নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকে, আর এর ফলশ্রুতিতেই জনগণ নির্দিষ্ট হয়ে তাদের অর্থ সম্পদ ব্যাংকে গচ্ছিত রাখে, যা ব্যাংকের তহবিলে সংগ্রহের উদ্দেশ্যের অনুকূল হয়। তিন, বিনিয়োগ ও শিল্পায়ন, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দেশের মুদ্রাবাজার ও মূলধন বাজারের প্রধান নিয়ন্ত্রক হলো বাণিজ্যিক ব্যাংকগুলো। এরূপ ব্যাংকের উদ্দেশ্য হলো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণদানের মাধ্যমে দেশের শিল্প ও বাণিজ্যে বিনিয়োগ কার্যক্রমকে উৎসাহিত করা। চার, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। ব্যাংক বিভিন্ন প্রকল্প অর্থায়নের সময় জাতীয় স্বার্থে কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করে, অর্থাৎ প্রস্তাবিত ঋণ প্রকল্পের দ্বারা উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হলে ব্যাংক সেখানে ঋণদানে এগিয়ে আসে। এছাড়া ব্যাংক নিজ প্রতিষ্ঠানেও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে। পাঁচ, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, ডেভেলপিং লিভিং স্ট্যান্ডার্ডস। জনগণের জীবন মান বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ভোগের প্রবণতা বৃদ্ধি পায়, এতে শিল্প ও ব্যবসায়ের উন্নয়ন ঘটে। তাই ব্যাংক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি জনগণকে ভোগের প্রতি উৎসাহিত করার জন্য বিভিন্ন ভোগ্য পণ্যের ঋণের ব্যবস্থা করে। ৬, অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো সারা দেশে সুষম অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। কারণ দেশের অর্থনৈতিক অগ্রগতি ঘটলে অর্থের আদান প্রদান বৃদ্ধি পায়, ফলে ব্যাংকে ব্যবসায়েরও উন্নয়ন ঘটে। ২.১০, একটি আদর্শ ব্যাংকের অত্যাবশ্যকীয় গুণ বা বৈশিষ্ট্য। Essential qualities or features of an ideal bank, অথবা উত্তম ব্যাংক বাছাইয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। কোন স্থানে পাশাপাশি যখন অনেকগুলো ব্যাংক কর্মরত, তখন আমানতকারীকে হিসাব খোলার সময় অনেক চিন্তা ভাবনা করতে হয়। কারণ সব ব্যাংক যে সমান দক্ষ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। আবার একটি ব্যাংক হয়তো একজনের কাছে ভালো, কিন্তু অন্যজনের নিকট তা ভালো হবে এমন বলা যায় না। সাধারণত ব্যাংকিং প্রতিষ্ঠান সম্পর্কিত কতিপয় অত্যাবশ্যকীয় গুণাবলী বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একজন মক্কেল ঠিক করতে পারেন যে কোন ব্যাংকটি তার নিকট তুলনামূলকভাবে উত্তম। এই ক্ষেত্রে বিবেচ্য বিশ্লেষণ নিম্নরূপ। এক, ব্যবস্থাপনার দক্ষতা, এফিসিয়েন্সি। যে ব্যাংকের অধীনস্থ কর্মচারীরা কাজকর্মে দক্ষ এবং যে ব্যাংকের কার্যাবলী সুচারুরূপে পরিচালিত হয়, সেই ব্যাংকের ব্যবস্থাপনাকে দক্ষ বলা যেতে পারে। দক্ষ ব্যবস্থাপকের অধীনে পরিচালিত ব্যাংক থেকে অধিক সুবিধা পাওয়া যায়। ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা মানে উত্তম সেবা উত্তম ব্যাংকের ফলশ্রুতি। ২, শাখার সংখ্যা, নাম্বারস অফ ব্রাঞ্চেস। ব্যাংকের কার্যাবলী নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকলে তারা পক্ষে সম্প্রসারিত ব্যাংকিং সুবিধা সেবা সুবিধা প্রদান সম্ভব হয় না। অধিক সংখ্যক শাখা থাকলে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পয়সা স্থানান্তরের সুবিধা হয়। বর্তমান বিশ্বে যেখানে আন্তর্জাতিক বাণিজ্যের আওতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেখানে বহু শাখা বিশিষ্ট ব্যাংক উত্তম ব্যাংক বলে বিবেচিত। 3, ব্যাংকের আয়ুষ্কাল, লেন্থ অব লাইফ অফ এ ব্যাংক। ব্যাংক কত বছর যাবত কাজ করছে তাও বিবেচনা করা উচিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরোনো ব্যাংক নবগঠিত ব্যাংক অপেক্ষা বেশি দক্ষতার সাথে কাজ করতে পারে। বেশি বছর চাকরি করলে যেমন একজন লোকের অভিজ্ঞতা বাড়ে, তেমনি কোনো ব্যাংকে অনেক বছর যাবত ব্যাংকিং কাজের উপর নিয়োজিত থাকলে তারও দক্ষতা ও অভিজ্ঞতার পশলা সমৃদ্ধিশালী হয়। 4, ব্যাংকের অবস্থান, লোকেশন অফ ব্যাংক। শহরের কেন্দ্রস্থলে বা বাণিজ্যিক কর্মকেন্দ্রে প্রতিষ্ঠিত ব্যাংক স্বাভাবিকভাবেই উত্তম বলে বিবেচিত হয়, ফলে সেখানে নির্দ্বিধায় হিসাব খোলা যেতে পারে। তবে ব্যাংকের অবস্থান কাছাকাছি হলে কম খরচে, কম সময়ে এবং কম ঝুঁকিতে লেনদেন করা যায়, তাই সে বিচারে ব্যবসায় স্থল বা অফিসের ধারে কাছে ব্যাংকের শাখা থাকলে তাতেও হিসাব খোলা উত্তম। 5, ব্যাংকের উৎপত্তি স্থল ব্যাংক। ব্যাংকে স্বদেশি বা বিদেশি যে সম্পর্কেও সে সম্পর্কেও জানা আবশ্যক। দেশপ্রেমিক ও জাতীয় চেতনা বোধ সম্পন্ন নাগরিকগণ দেশি ব্যাংকে হিসাব খুলতে পছন্দ করেন। বিদেশি ব্যাংক তার মুনাফা নিজ দেশে নিয়ে যায়, কিন্তু দেশীয় ব্যাংকগুলো এরূপ করে না, বিধায় জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অধিক অবদান রাখতে পারে, তাই দেশীয় ব্যাংকে হিসাব খোলা উচিত বলে অনেকে মনে করেন। 6, সুদ বা লাভের হার, রেট অফ ইন্টারেস্ট অর প্রফিট। ব্যাংক আমানতের উপর সুদ বা লাভ দেয় এবং ঋণের উপর সুদ বা লাভ দাবি করে, তাই হিসাব খুলতে গিয়ে একজন আমানতকারীর ব্যাংক প্রদত্ত ও আদায়কৃত সুদ বা লাভের হার সম্পর্কে জানা উচিত। এছাড়া বিভিন্ন সেবা সুবিধার উপর ব্যাংক যে চার্জ দাবি করে তাও বিচার্য। যে ব্যাংক এক্ষেত্রে মক্কেলকে তত বেশি সুবিধা দিতে পারে তার দক্ষতার বিচারে তা তত উত্তম। 7, ব্যাংক প্রদত্ত সেবা, ব্যাংকিং সার্ভিস। দক্ষ ব্যাংক সাধারণত মক্কেলদের অধিক পরিমাণে সুযোগ সুবিধা প্রদান করে। প্রতিযোগিতার এই যুগে মক্কেলগণ সেবা সুবিধা প্রাপ্তির ব্যাপারে অত্যন্ত সতর্ক। যে ব্যাংকে সহজে টাকা জমা দেওয়া যায়, তা অর্থ উত্তোলন করা যায়, সহজে ঋণ পাওয়া যায়, বিভিন্ন বিল প্রদান অর্থ সংগ্রহ করা যায়, দক্ষতার বিচারে সেই ব্যাংক উত্তম বিবেচিত হয়ে থাকে। 8, আর্থিক আর্থিক সঙ্গতি, ফিনান্সিয়াল সলভেন্সি। ব্যাংকের অর্থনৈতিক সামর্থ্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আর্থিক দিক থেকে দুর্বল হলে যে কোনো মুহূর্তে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম পরিমাণ মূলধন সম্বল করে ক্রমবর্ধমান বাজারে কোনো ব্যাংক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। যে ব্যাংকের আর্থিক সম্ভাবনা যত বেশি ভালো থাকে, তত ভবিষ্যতে তার পক্ষে তত এগিয়ে যাওয়া সম্ভব হয়। 9, বৈদেশিক বাণিজ্যে জ্ঞান, নলেজ অফ ফরেন এক্সচেঞ্জ। আধুনিক ব্যাংক বৈদেশিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ আন্তর্জাতিক ব্যবসায় ব্যাংকের উপর বিশেষভাবে নির্ভরশীল। কাজেই একটি দক্ষ ব্যাংকে বৈদেশিক বাণিজ্যের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে যথেষ্ট অবহিত ও দক্ষ হতে হয়। ব্যাংকের এরূপ জ্ঞান বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত বড় বড় প্রতিষ্ঠানের নিকট অত্যন্ত সমাদৃত হয়ে থাকে। 10, কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত, স্কেডিউলিং অফ সেন্ট্রাল ব্যাংক। কোনো নির্দিষ্ট ব্যাংক উত্তম কিনা বিশ্লেষণ করার সময় কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ব্যাংকে তালিকাভুক্ত কিনা তা দেখা দরকার। সাধারণত তালিকাভুক্ত ব্যাংকে অতালিকাভুক্ত ব্যাংকের তুলনায় অধিক নির্ভরযোগ্য। তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কাজকর্ম পরিচালনা করে বলে তার কার্যকলাপের স্থিতিশীলতা ও বৈধতার উপর অনেকটাই নিশ্চিত হওয়া যায়। 11, ব্যাংকের শ্রেণী, ক্লাস অফ ব্যাংক। একক ব্যাংক, শাখা ব্যাংক, গ্রুপ ব্যাংক ও চেইন ব্যাংকের মধ্যে হিসাব খোলার জন্য শাখা ব্যাংক হলো সবচেয়ে উপযোগী, কেননা শাখা ব্যাংক ব্যবস্থায় দেশের সর্বত্র ব্যাংকের শাখা থাকার দরুন গ্রাহকগণ প্রয়োজনবশত বিভিন্ন স্থানে শাখার মাধ্যমে অর্থ স্থানান্তর করতে পারে। এছাড়া শাখা ব্যাংকের শক্তি ও সামর্থ্য একক ব্যাংক অপেক্ষা অনেক বেশি হয়ে থাকে। 12, ব্যাংকের নিরাপত্তা, সেফটি অফ ব্যাংক। ব্যাংক সারা বিশ্বে নিরাপত্তার প্রতীক হিসেবে গণ্য, তাই যে ব্যাংক যে ব্যাংক মক্কেলদের আমানত যত বেশি নিরাপদ সংরক্ষণ করতে সক্ষম সে ব্যাংক তত বেশি দক্ষ বলে বিবেচিত। আমানতের যথাযথ হেফাজতে কোনো ব্যাংক অপারগতার পরিচয় দিলে তা আমানতকারীদের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয়। ১৩. কর্মীদের ব্যবহার ব্যাংক বিহেভিয়ার অব এমপ্লয়িজ। ব্যাংকের কর্মীরা মক্কেলদের সাথে কিরূপ ব্যবহার করে ব্যাংক নির্বাচন করার সময় তাও বিবেচনা করা উচিত। যে ব্যাংকের কর্মীগণ সবার সাথে সুন্দর ও মধুর ব্যবহার করে সে ব্যাংকে হিসাব খোলার জন্য অনেকে উৎসাহী হয়। কর্মচারীদের আন্তরিক ও মার্জিত ব্যবহার ব্যাংকের ব্যবস্থাপনার উপর জনগণের আস্থা সৃষ্টি করে। ১৪. মিতব্যয়িত ইকোনমি। মিতব্যয়িত উত্তম ব্যাংকের একটি বিশেষ গুণ। বাহুল্য খরচ কমিয়ে স্বল্প খরচে প্রশাসনিক কার্যাদি সম্পাদন করতে পারলে ব্যাংকের সামগ্রিক ব্যয় হ্রাস পায় ও মুনাফার পরিমাণ বাড়ে। দক্ষ ব্যাংক স্বল্প ব্যয়ে মক্কেলদেরকে উন্নত মানের সেবা প্রদান করতে পারে এবং আমানতের উপরও অধিক হারে সুদ প্রদান করতে সক্ষম হয়। ১৫. সঞ্চয় সংগ্রহ কালেকশন অফ সেভিংস। জনসাধারণের কাছ থেকে বিক্ষিপ্ত সঞ্চয় সংগ্রহে যে ব্যাংক সক্ষম তা দক্ষ বলে বিবেচিত হয়। আমানতকারীরাও এরূপ ব্যাংকে হিসাব খুলতে আগ্রহী হয়। ব্যাংক পরের ধনে পোদ্দারি করে বিধায় পরের ধন সংগ্রহের ওপর তার দক্ষতা নির্ভর করে। এই কারণে আন্ত ব্যাংকিং দক্ষতা যাচাই ও বিষয়টি বিবেচনা করা হয়। ১৬. প্রচার ব্যবস্থা পাবলিসিটি। প্রগতিশীল প্রচার ব্যবস্থা সম্পন্ন ব্যাংকে দক্ষ ব্যাংকের আওতায় ফেলা হয়। ব্যাংকের সেবা সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে জোরদার প্রচার চালিয়ে ব্যাংকের ইমেজ গড়ে তুলতে পারলে জনগণের কাছে তা প্রত্যাশিত ব্যাংকের স্বীকৃতি পায়। যথাসময়ে হিসাব বিবরণী পাঠানো যোগাযোগ ইত্যাদি মাধ্যমেও দক্ষ ব্যাংক প্রচার সুবিধা নেওয়ার চেষ্টা করে। ১৭. গোপনীয়তা রক্ষা মেইনটেন্যান্স অব সিক্রেসি। একটি ভালো ব্যাংক মক্কেলদের হিসাবের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে পারে। ব্যাংকে টাকা জমা রেখে বা লেনদেন করে মক্কেলগণ এ বিষয়ে গোপনীয়তার প্রত্যাশা করে, তাই এটিও ব্যাংকের দক্ষতার বিচারে বিবেচনায় আনা হয়। ১৩. উপসংহারে বলা যায় উপরোক্ত বিভিন্ন বিষয় বিবেচনায় এনেই একজন মক্কেল তার প্রত্যাশিত ব্যাংকে কোনটি তা নির্ধারণ করতে পারে। তবে উপরোক্ত গুণ বৈশিষ্ট্যের মধ্যে যেই ব্যাংক অধিক হারে তা ধারণ করতে পারে যোগ্যতায় বিবেচনায় তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ২৯ পৃষ্ঠা সমাপ্ত। ৩০. নতুন প্যারা ২.১১ ব্যাংকের কার্যাবলী।